الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين، وكفى بربك هاديا ونصيرا. اسلام کی فطرت میں قدرت میں لچک بھی ہے، اتنا ہی اٹھے گا جتنا کی دفاع ہوگی. بہن بولے جب اس نے پرشنسا اللہ سنو، یہ مہان اللہ آبوں کا سنجی کریں جن سی کریں ہاؤ کو باتیں جن سی کریں سب کو میٹھا আর এই ভগবাদী সত্য মিথ্যার বন্ধ তিনি সৃষ্টি করেছেন। যদি তিনি চাইতেন সারা বিশ্বের মানুষরা এক মতাবলম্বী হত, কিন্তু তিনি চাননি বলে মানুষ মতভেদ করে থাকে। আল্লাহ যার প্রতি রহম করেন সে বলছে ইসলামের সেই বজর থেকে ইসলামের দুশ্মনের অভাব নেই। ইসলামের সকাল থেকে ইসলামের দুশ্মনরা ইসলামের পিছনে লেগে আছে, ইসলামকে থমকে দেওয়ার জন্য, প্রদমিত করার জন্য, দুনিয়া ভূত থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামের গতিপথকে রোধ করার জন্য শত্রুরা কোমর বেঁধে লেগেছে, উঠে পড়ে লেগেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের কথা বলার পর থেকেই দুশ্মনরা তাকে নিয়ে কত রকমের ঠাট্টা ব্যঙ্গ যুদ্ধ করেছে, তাকে কষ্ট দিয়েছে, তারপরে কাটা লুকিয়ে দিয়েছে, তাকে পাত্র মেরেছে, রক্তাক্ত করেছে, তার গাঁ ভেঙে দিয়েছে, তরবারের আঘাত দিয়ে তাকে নিশ্চিন্ত করতে চেয়েছে, যে দুনিয়ার লোক থেকে তার নাম মুছে দিতে চেয়েছে শত্রুরা। কত রকমের কষ্ট দিয়ে, কত রকমের গালাগালি করে, কত রকমের ঠাট্টা ব্যর্থ বিদ্রুপ করে তাকে কষ্ট দিয়েছে। কি জন্য শুধু তিনি এই কথা বলেছিলেন, আত্মীয়-স্বজন তার বিরুদ্ধে রুখে দাঁড়ল। প্রত্যেক সময়ে তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলেছেন তাব্বা জিয়াদা আমিনা, তুমি নাও হে মোহাম্মদ, তোমার শত্রুরা ধ্বংস হোক, তোমার শত্রুরাই আক্রহ, তোমার শত্রুরাই এ দুনিয়া থেকে নিশ্চিন্ত হোক, তারাই নিবাদ যাক। মোহাম্মদ নিবাদ যাক না, ইসলাম নিবাদ যাক নয়, বরং সত্যতা ইসলামের সত্যতায় যে বাচ্চার ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন ইসলামের পথে, ইসলাম প্রচারের পথে, শুধু তখনই না, তার পরবর্তীকালে বহু জায়গাতে ইসলাম ধ্বংস করতে চেয়েছে শত্রুরা, কিন্তু আমরা দেখেছি ইসলাম জিন্দা হতা হয়। খাস কারবালা কে বাদ যত ইসলামওয়ালা আছে প্রত্যেক কারবালার পরে ইসলাম আবার পুনর্জীবিত হয়ে উঠেছে, সঞ্জীবিত হয়ে উঠেছে, নতুন ভাবে তরতাজা হয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের দীর্ঘকার মুনাফিকরা তারা বছরের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করেছে, কখনো সালমান রুশদিতে, কখনো তাসলিমা নাসরিন রূপে, কখনো বিজাদির লোক রঞ্জিনা রসুল লিখে, কখনো সেনাকে ফ্রান্সেস লিখে, কখনো আরো কিছু লিখে ইসলামকে গরবিত করতে চেয়েছে, ইসলামের রসুলকে গরবিত করতে চেয়েছে। মাঝে মাঝে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহকে বিশ্বে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর খলীল, তার জন্য কত রকমের ব্যক্তিত্ব প্রচার করছে, কখনো তার মাথাকে বোম বানিয়ে, কখনো আরো কিছু করে ব্যঙ্গ করে কার্টুন বানিয়ে ছাপা হচ্ছে মোহাম্মদের প্রতি ব্যঙ্গ বিদ্রোহ খানা হচ্ছে, কখনো তার চরিত্র নিয়ে, তার সুন্দর পূত পবিত্র চরিত্রকে গরবিত করে ফিল্ম তৈরি করা হচ্ছে, আর সেই ফিল্ম তারা বিশ্বে নেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে শুধু ইসলামকে বদনাম করার জন্য। প্রত্যেক সুন্দরের শত্রু আছে, ইসলাম একটা সুন্দর ধর্ম, ইসলাম একটা সত্য ধর্ম, সেই সত্য সুন্দরের শত্রু অবশ্যই আছে, আর তার সেই সৌন্দর্যকে দান করার জন্য, তার এই সুন্দরতাকে মলিন করার জন্য বিশ্বের সমস্ত শত্রুরা একতাবদ্ধ হয়েছে। আর এটা কোনো নতুন কথা নয়, এটা কোনো আশ্চর্যজনক নয় যে শত্রুরা আমাদের বিরুদ্ধে শত্রুতা করবে না, কারণ আমাদের সৌন্দর্য অম্লান সৌন্দর্য, এই সৌন্দর্যকে গ্রাম করতে তারা কখনোই ক্লান্ত হবে না, ক্লান্ত হবে না। আল্লাহ তাআলা এটা প্রকৃতি, যে প্রকৃতি দিয়ে মানুষ জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি প্রত্যেক নবীকে পাঠিয়েছেন, নবীর শত্রু বানিয়ে পাঠিয়েছেন। মহান বলেছেন আমি প্রত্যেক নবীর শয়তান, আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি, প্রত্যেক নবীর শত্রু আছে, সেই শত্রু যারা অপরাধী, যারা সমাজ বিরোধী, যারা মানবতা বিরোধী, ও কাকলাতে মাতৃকা হাত দিয়ে আর তোমার মদের কত প্রদর্শ সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শয়তান সৃষ্টি করেছি, সেই শয়তান মানবরূপী শয়তান, অথবা সেই শয়তান যারা এক অপরের প্রতি সুশোভিত বাক্য বলি করে থাকে, এক অপরকে সুশোভিত বাক্য দ্বারা প্রতারিত করে থাকে, প্রভাবান্বিত করে থাকে, তোমার চাইলে এটা হতো না, তারা রকম উপায় একটা হন, সুতরাং তাদেরকে উপেক্ষা করে চলো, তাদের মিথ্যা অপবাদ রচনা করে রচনা করে তা প্রত্যাখ্যান করো। আজ বর্তমানে এক সপ্তাহ ধরে সারা বিশ্বে কিভাবে বিক্ষোভ চলছে, মুসলিমদের তরফ থেকে, ইমানদার মুসলিমদের তরফ থেকে, মোহাম্মদ রাসূলের আবেগ আবেগে পরিপূর্ণ মুসলিমদের তরফ থেকে সারা বিশ্বে বিক্ষোভ চলছে, ওই মুসাইতামদের রূপে যারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছবি বানিয়েছে, তারা তিনি বানিয়ে তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য অপরিচয় করেছে। এরা হচ্ছে বর্তমানে তারা আহলে কিতাব খ্রিস্টান অথবা ইহুদি, তারা মুসলমানদের বদনাম করার জন্য তাদের নবীকে বদনাম করতে চেয়েছে। আর এটা কোন নতুন কথা নয়, আল্লাহ তাআলা বলছেন وَاتَّخَذُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا অনেক আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টান এটা চায় যে তোমাদের ইমান আনার পর তোমরা কাফের হয়ে যাও, ইমান আনার পর তোমরা কাফের হয়ে যাও, মুসলমান হয়ে যাও নাই। কুনু হুদানা নাসারা তাহাল ইহুদি হও অথবা খ্রিস্টান হও তোমরা সহজ পথ পাবে, সরল পথ পাবে, সহজ পথ সরল পথ পেতে হলে ইহুদি কৃপা খ্রিস্টান হবে না মুসলমান হয়ে যাও নাই। এরা চায় যে মুসলমানরা কাফের হয়ে যায়, কেন মুসলমানদের সৌন্দর্য দেখে মুসলমানদের ভালাই দেখে তাদের মনে সহ্য হচ্ছে না, হিংসা হচ্ছে, এই হিংসাতে তারা চাচ্ছে যাতে করে তোমরা মুসলমান থেকে কাফের হয়ে যাও, পদে বলে ছলে কৌশলে যেমন করে হোক তোমরা মুসলমান থেকে কাফের হয়ে যাও। এই জন্য তারা তারা নিচ্ছে নেট ছড়িয়ে দিয়েছে, নেট জাল বুঝিয়ে দিয়েছে, তারা টিভির মাধ্যমে প্রচার করছে তাদের প্রোগ্রামে, তারা তারা নেটের মাধ্যমে প্রচার করছে তাদের প্রোগ্রামে, আর সেই প্রোগ্রামিকে কিন্তু মুসলমান বড় অধিকাংশ মুসলমান বুঝে নিচ্ছে, দিয়ে তাদের ইমান খারাপ করছে। আল্লাহ তালা জানতেন যে এই ইহুদিরা এবং খ্রিস্টানরা আমার কোন দিনে কাছে হবে না যতক্ষণ না মুসলমানরা কাফের হয়ে গেছে। তারা যে জিনিস প্রচার করছে মুসলমানরা সেটাকে ফেলেন বলে গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল লা তাত্তাবি'আন্না আলা তাত্তাবি'উন্না আসরা কোলানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই পূর্ববর্তী জাতির পথ অনুসরণ করবে, একজন মাপের মাপ হাতের মাপ যুগের মাপ যেমন হয় ঠিক সেই রকমই তারা যদি যাবে সেদিকে যাবে, এমনকি যদি তারা ঠান্ডার পথে প্রবেশ করে তোমরা সেই দিকেই প্রবেশ করবে তাদের অনুসরণ করবে। এটা ভবিষ্যৎবাণী ছিল সত্য হয়ে গেছে। আজকে মুসলমানরা তাদের অনুকরণ ছাড়া নিজেকে সভ্য বলে মনে করতে পারে না, আজকের মুসলমানরা তাদের অনুসরণ ছাড়া নিজেকে সভ্য জাতি বলে পরীক্ষা দিতে পারে না, আজকের মুসলমানরা নিজেদেরকে গোপন করতে চায় না, নিজের ইচ্ছার প্রকাশ করতে চায় না, বরং খ্রিস্টান বা অন্য কিছু যদি সে মনে করে তাদের সে সভ্য সভ্য বলে পরিচয় দিতে থাকে, নিজেকে সভ্য জাতি বলে পরিচয় দিতে থাকে, মুসলমান বলে নিজেকে লাঞ্ছিত মনে করে শুধু মুসলমানরা কেন কিন্তু তাদের যে পথ সেটাকেই তারা অবলম্বন করে। আমরা কি করতে পারি যদি আর আমেরিকাতে মুসলমানদের বিরুদ্ধে মিছিল তৈরি হয় মুসলমানরা কি করতে পারে, যদি আর কোন অন্য দেশে মুসলমানদের বিরুদ্ধে ব্যঙ্গ মৃত্যু প্রচার করা হয় তাহলে আমরা কি করতে পারি, মুসলমান হিসাবে যদি তোমাদের জিহাদ করার ক্ষমতা আছে জিহাদ করো, সেই ক্ষমতা না থাকে যে জিহাদ করার ক্ষমতা আছে সেই করো, তাই করো না কিন্তু না পাও পাওয়ান ক্ষমা করে দাও, ক্ষমা করো এবং উপেক্ষা করে দিল, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আল্লাহ আছে সমস্যই আছে আর আল্লাহর আছে তাপা

মুসলমান মুসলমান যদি সত্য হয় তো অমুসলমান তো সত্য থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে আমিন না, এবং মুসলিমদের কাছ থেকে তোমরা বহু কষ্টে কষ্টকর কথা শুনতে পাবে, বহু জ্ঞানের বিদ্যুৎ শুনতে পাবে, বহু গালাগালি শুনতে পাবে। কি পড়ালো কিন্তু তোমাদের যদি তোমরা সবল করো কি বেচারে সবল দাঁড়াবে, ধৈর্য দাঁড়াবে, অবলম্বন করো, বৈজ্ঞানিক অবলম্বন করো, সংযমতা অবলম্বন করো, আল্লাহর নবী মুমিনদের জন্য রহমত, মোহাম্মদ তোমরা বছর চাই আমার অনেক কাজের এই নবী তোদের জন্য রহমত, কিন্তু তোরা বুঝতে পারিস না এই রহমতকে তোরা হাত থেকে গ্রহণ করতে জানিস না, তাই এই রহমতের বিরোধিতা করে চলেছি। আর তার যে শাস্তি আছে রহমতের রহমতকে গ্রহণ না করার জন্য যে কষ্ট আছে সে কথা তোরা পরিকালে গৃহকালে বুঝতে না পারলেও পরকালে বুঝতে পারবি রহমত কি জিনিসটি। আল্লাহ বলছেন والذين يؤمنون برسول الله لهم أعمال حسنة أجر الله رسولك المقصود تبدل رجل جنب ما لا يرشدتي الله رسولك المقصود تبدل رجل كل شخصي جنب ما لا يرشدتي أي شخصي جدي مصر من الله تلك فارغ تفضل أدام هاي الله رسولك الله رسولك المقصود ছিলেন আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে ইমানি, তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা ইমান এসেছি, তারা দিয়ে আমরা ইমান রাখি, তোমরা আমাদের প্রাণে ইমান রাখো না। আমরা ইসমাইলের প্রতি ইব্রাহিমের প্রতি ইমান রাখি, ইসমাইলের প্রতি ইমান রাখি, ইসহাকের প্রতি ইমান রাখি, ইয়াকুবের প্রতি ইমান রাখি, ইয়াকুবের প্রতি ইমান রাখি, ওমানের প্রতি আমরা আয়াতা মুসাফরে তাওরাত অবতীর্ণ হয়েছে ইমান রাখি, ইসরাফের পরে ইনজিল অবতীর্ণ হয়েছে তার উপর ইমান রাখি, ওমানের প্রতি ইমান রাখি, আল্লাহর প্রতি আর মুসলিমদের কাছ থেকে মুখ নিয়ে নাও, বাংলাদেশের শুরু হলো আগান বাংলাদেশ থেকে শুরু করি আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে আনা শুরু করলে তারপরে বাংলাদেশের ফসল আনা হল। আস্তে আস্তে আস্তে আস্তে ফসলটা ইন্ডিয়ার দিকে আসবে, তাই না? তারপর পাকিস্তান, তারপরে ইরান, তারপরে ইরাক, তারপরে সৌদি আরব, এইভাবে ফসল হতেই থাকবে। এদিকে ফসল হতে হতে দুটো যখন শুরু হয়ে গেছে, তাই না? এদিকে ফসল আমেরিকা বা আবার উঠে আসছে বাংলাদেশে, হতে হতে এদিকে তখন ধরুন আবার শুরু হয়ে গেছে, আপনার আবার শুরু হয়ে গেছে, কোনো জায়গায় ফসল হচ্ছে, কোনো জায়গায় আসা হচ্ছে। এইভাবে প্রত্যেক সেকেন্ডে মোহাম্মদ রাসূলুল্লাহ ধ্বনিত হচ্ছে সারা বিশ্বে, মোহাম্মদ ওয়ারাফানা লাকা যিক্রা, তোমার রচনাকে আমি কি করেছি, সুউচ্চ করেছি। সুতরাং মোহাম্মদের নাম সারা বিশ্বে সুউচ্চ আছে, আলোচিত আছে, আর তোমার শত্রু তারই বংশ, নিবংশ, সেই বংশ, নিবংশ তার বংশ ভাগ খাওয়া কেউ রইল না, তার পুরা নাম কেউ রইল না। সুতরাং আল্লাহ তাআলা এটা হচ্ছে শিকার শাস্তি, আরেকজনের শাস্তি আল্লাহ দিয়ে থাকে। কখনো কখনো বলতে পারে যে ব্যক্তি আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যা রচনা করবে, রচনা করবে কিংবা তার সাথে এখন নিযুক্ত করবে, আল্লাহ তাআলা তাকে কারণ শাস্তি দিলেন। কিভাবে কারণ শাস্তি দিলেন? ভয় তাকে অন্ধ করে দেবেন। মানে করা বলছি আমরা সবসময় অবদান করে বলছি এই জুমাতে বন্ধু আমরা আপনার জানতে যারা আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে করে প্যান্ডর বিদ্রুপ করে আল্লাহ তাদেরকে বোমা বানিয়ে দেওয়া, তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর অভিযুক্ত শিক্ষা করেছিল, আল্লাহ নবীর পাশে অভিযুক্ত। তারপরে হঠাৎ করে সে কোনো কোনো মনে আবার চিৎকার হয়ে গেল, তারপরে আমি যা লিখি পেয়ে মোহাম্মদ দেখছেন অপকটা চালায়, যেটা নয় সেটা নয় দেখে নয়, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ ফায়দা তোলে। খ্রিস্টান সে যখন খ্রিস্টান মেনে গেল পড়ায় নবীর বিরুদ্ধে অপকটা কেমন, যে মোহাম্মদ যেহেতু তখন তাদের সেরকম শক্তি ছিল না, ফলে সে লোক যখন মারা গেল আল্লাহ থেকে সে লোকের মৃত্যু হলো, তখন তাকে দাফন করা হলো। যখন দাফন করে ফিরে এলো এইভাবে মাটিতে জায়গা হবে না, এতে ছেড়ে দিল শিয়াল মুখে তার লাশ খেয়ে না। এটা হলো আল্লাহ পক্ষ থেকে কখনো কখনো এইভাবে কারেন্ট শাস্তি আসে। যদি আমি তোমাদের এক শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিই, মানুষকে কঠিন শাস্তি দেবো, একজন মানুষকে কষ্ট দেবো, শাস্তি দেবো, এই আমি তখন কারণ বুঝে নিই তখন তারা ছিল অপরাধী। এর হল আল্লাহ তরফ থেকে ধমক এবং হুমকি যে আমরা তা শাস্তি দেবেন। মানুষ যদি পারে মানুষের পক্ষ থেকে শাস্তি, যদি ব্যক্তিগতভাবে কোন মানুষ এই শ্রেণীর শাস্তি প্রয়োগ করতে পারে না, ব্যক্তিগত শাস্তি কি অনুরাধিত হলে 100 টাকা আর বিবাহিত হলে সঙ্গে তার টাকা অধিকার নেই। এই শাস্তি কোন ব্যক্তিগতভাবে নিজের মনের জন্য নিজের মেয়ের জন্য নিজের ব্যবহার করতে পারে কিংবা নিজের গ্রামের কোনো মেয়ের জন্য পারে। আপনার গ্রামের কোনো মাতব্য একটা মেয়ে মরাপন্ন তাকে নিয়েছে এভাবে মানতে পারবেন? পারেনা। কে ভাবে? ইসলামী সরকার। ইসলামী সরকার এই শাস্তি প্রয়োগ করবে হত্যা খুনের বদলে খুন। আপনার ভাইকে কেউ খুন করবে, আপনি তার ভাইকে খুন করবে চলবে না? না। কে করবে? যে খুনিকে খুন করেছে সেই খুনিকে শাস্তি দিয়ে দেবে সরকার, দেবে ব্যক্তিগত পর্যায়ে না। সুতরাং এই শ্রেণীরা শ্রেণীর সরকার মৃত্যু করে ইসলামী আইন অনুযায়ী তার শাস্তি হল হত্যা। একজন হত্যা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কেউ সেটা করতে পারবে না। তার ভিতরে আপনটা আরো সুগন্ধ দান করে এবং মানুষের মাঝে আরো সুগন্ধ দান করে, মানুষকে মুক্ত করে, এই হচ্ছে ইসলাম। এই জন্যই উর্দু কবি বলেছেন, ইসলাম কি ফিতরতে কুদরতে লগতি হ্যায় উতনা হি মিলেগা জিতনা কে বড়া হবে। ইসলামের ফিতরতে চাই, ইসলামের প্রকৃতি এটাই, যত দামতে যাবে তত ইসলাম উপর থেকে শক্তিশালী হয়ে যাবে। ইসলামকে যত দামাতে চাইবে, ইসলামকে যত প্রমিত করতে চাইবে, ইসলাম তত শক্ত হয়ে আমার উপর থেকে উঠে উঠলে উঠবে। এই হল ইসলাম। এবং ইসলামের প্রতি মুসলমানদের আগ্রহ মানছে, যখনই আপনার ঘটনা ঘটছে মুসলমানদের বিরুদ্ধে, তখনই অমুসলিমদের আগ্রহ মানছে ইসলামকে জানার জন্য। আর তখনই অমুসলিমরা মুসলমান করছে। এই যে আমাদের সত্যি কয়েক বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে নানা হামলা, জাতির ভিতরে প্রায় 64,000 মানুষ, 64,000 মুসলমান হয়েছে। এইভাবে ইসলামের প্রতি আগ্রহ পাচ্ছে, ইসলামের চরিত্রে কখনই কলঙ্ক দেওয়া হচ্ছে, তখন আগ্রহ পাচ্ছে ইসলাম কিনতে দেখি, মোহাম্মদের চরিত্রে কলঙ্ক দিচ্ছে কেন মোহাম্মদ কিনতে দেখি বাদ করছে। আপনারা জানেন ইউরোপের লোক পড়াশোনা করে, আমাদের মতো পড়াশোনা না করে ইউরোপের লোক শিক্ষিত লোক, তারা পড়াশোনা করে, আর পড়াশোনা করে জেনে শুনে কিছু গ্রহণ করে না, অর্জন করে। যখনই পড়াশোনা করছে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে, মোহাম্মদের প্রতি মোহাম্মদ বাড়ছে, আর তারা মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং ভিতরে আমাদের রয়েছে মোহাম্মদ। আমাদের করণীয় কি? যারা আমরা মুসলমান, যারা আমরা বিরোধী, যারা আমরা মোহাম্মদ রাসূলুল্লাহকে চমৎকার দিয়ে ভালোবাসি, তাদের বলা কি উচিত? প্রথম নম্বর হচ্ছে তৃতীয়, যখন প্রাথমিক জগতে অমুক লোক অমুককে গাড়ি, আমার নবীকে গাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে পারলে তো ভালো কথা। যদি ইসলামের আশ্রয় হয় তাকে ধরলে শান্তি দেওয়া ভালো কথা। আপনারা নিশ্চয়ই জানেন ভেতরে আছে পরিবারের কথা আছে বলছি, কিন্তু প্রথমে আমাদের বুঝতে বুঝতে হবে আমাদের ভিতরে যে আবেগ আছে, সে আবেগের কি চায়, কন্ট্রোল চায়। গাড়ি যখন ভালো হবে, গাড়ি যখন ভালো হবে, সেই গাড়ির জন্য কি চায়, ব্রেক চায়, ব্রেক কি না থাকে ভালো গাড়ি আপনার কোনো উপকার দেবে না। আবেগের জন্য কি চায়, আপনি পারেন আপনারা লিখিত ভাবে শান্তিপূর্ণ ভাবে আপনি লিখেন প্রতিবাদ জানান, মুখে আপনি প্রতিবাদ জানান, অন্তরতলায় ঘৃণা করুন, এই দাবি এইভাবে এই লেখক তিনি প্রতিবাদ জানিয়েছেন। আর যদি আপনি পারেন তাহলে যদি আপনার সেরকম ক্ষমতা আছে, যে যদি আপনার সেরকম শারীরিক মানে উপস্থিতা সেটা থাকে, তাহলে আপনি কোন যেমন আব্দুল্লাহ মোবাইল তরুণ বলেছিল আল্লাহ عدلك وأداء الدين. اللهم أعز المسلمين، اللهم أعز غير المسلمين، اللهم أمنا أداءك أداء الدين، اللهم أهلك من أغلق من يريد الإسلام شرا، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وانصر من خطر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে চলছে বিক্ষোভ, এর মধ্যে আমাদের মঙ্গল আছে। তবে আমাদের এই আমাদের মধ্যে কন্ট্রোল দরকার, আমাদের এই সুন্দর কাজের জন্য ব্রেকের দরকার, সবুজের দরকার, ধৈর্যের দরকার, প্রতিবাদ চালিয়ে যান, এতে নিশ্চয়ই ভালো আছে। আর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন আসারাম যদি পুষাই হওয়া হওয়া সামল রাখুন, আসারাম পুষাই হওয়া হওয়া ফাইল রাখুন, وحسن كل شيء والله شر لكم والله يعلم وانتم لا تعلمون একটা বিশেষ ঘটনা